بسم الله الرحمن الرحيم إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت وإذا البحار سجرت وإذا النفوس زوجت وإذا الموءودة سئلت بأي ذنب قتلت برم كرونا ماي واشم دعالو الله نامي شروع جاكن شرج علوهين হয়ে যাবে যখন নক্ষত্র মলিন হয়ে যাবে যখন পর্বতমালা অপসারিত হবে যখন দশ মাসের গর্ভবতী পুষ্টিসমূহ উপেক্ষিত হবে যখন বন্য পশুরা একত্রিত হয়ে যাবে যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে যখন আত্মাসমূহকে যুগল করা হবে যখন জীবন্ত প্রথিত কন্যাকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হল وإذا السماء كشطت وإذا الجحيم سعرت وإذا الجنة أزلفت علمت نفس ما أحضرت যখন আমল নামা খোলা হবে যখন আকাশের আবরণ অপসারিত হবে যখন জাহান্নামে অগ্নি প্রজ্বলিত করা হবে এবং যখন জান্নাত সন্নিকটবর্তী হবে তখন প্রত্যেকেই জেনে নেবে সে কি উপস্থিত করেছে। ফালা উকসিমু বিল খুন্নাস আল জাওয়ারিল কুন্নাস ওয়াল লাইলি ইযা আসআস ওয়াস সুবহি ইযা তানাফাস إنه لقول رسول كريم ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون أمي شاپوت كوري যেসব নক্ষত্রগুলো পশ্চাতে সরে যায় চলমান হয় ও অদৃশ্য হয় শপথ নিশাবসান ও প্রভাত আগমনকালের নিশ্চয় কোরআন সম্মানিত রসুলের আনিত বাণী যিনি শক্তিশালী আরশের মালিকের নিকট মর্যাদাশালী সবার মান্যবর সেখানকার বিশ্বাসভাজন এবং তোমাদের সাথী পাগল নন। ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو بقول شيطان الرجيم তিনি সেই ফেরেশতাকে প্রকাশ্য দিগন্তে দেখেছেন তিনি অদৃশ্য বিষয় বলতে কৃপণতা করেন না এটা বিতাড়িত শয়তানের উক্তি নয়। فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء অতএব তোমরা কোথায় যাচ্ছ এটা তো কেবল বিশ্ববাসীদের জন্য উপদেশ তার জন্য যে তোমাদের মধ্যে সোজা চলতে চায় তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের অভিপ্রায় বাইরে অন্য কিছুই ইচ্ছা করতে পারো না।